رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আকীদার দরসে আমরা একটা সম্প্রদায় বা একটা ফিরকা সম্পর্কে পরিচিতি লাভ করব, যে ফিরকাটা আমাদের দেশে অতি পরিচিত, সেটা হচ্ছে কাদিয়ানি ফিরকা। কাদিয়ানি ফিরকা, আপনারা নাম শুনেছেন কাদিয়ানি, এবং বহু মানুষ অর্থের লোভে, পয়সার লোভে কাদিয়ানি হচ্ছে, এ কথাও আপনারা শুনেছেন এবং চোখে দেখেছেন। কোন কোন গ্রামে, সাধারণত পাড়া গ্রামে, কোন কোন শহরেও কাদিয়ানি মসজিদ গড়ে উঠেছে, যে মসজিদের উপরে সাধারণত ডিশ অ্যান্টেনা লাগানো থাকে, মসজিদে টিভি চলে। এইভাবে কাদিয়ানি ধর্ম প্রচার বাড়ছে দেশে। অবশ্য অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র পয়সার জন্য, পয়সার লোভে ধর্মান্তরিত হচ্ছে ইসলাম থেকে, তারা কাদিয়ানি ধর্মে, তারা মনে করে কাদিয়ানি ধর্মটাও হচ্ছে ইসলাম, ইসলামের একটা মজহাব। কিন্তু আসলে কাদিয়ানিরা মুসলিম নয়। মুসলিম হওয়ার যে শর্তাবলী, সেই সমস্ত শর্তাবলী তাদের মধ্যে পাওয়া যায় না, যদিও তারা আল্লাহকে মানে বা চিনে বা বলে যে আল্লাহ আছেন, কিংবা আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানে, বলে যে হ্যাঁ তিনি আল্লাহর নবী বা আল্লাহর রসুল, কিন্তু কি মানে না ওরা, বিভিন্ন জিনিস আছে যেগুলো ইসলামের নয় সেগুলো ওরা বিশ্বাস করে, এবং যেগুলো ইসলামের সেগুলো ওরা অবিশ্বাস করে। সংক্ষেপে আমরা তাদের পরিচিতি জানব, আর তারা কি মনে করে এটা আমরা আলোচনা করব, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তারা তাদের বিশ্বাসে ঠিক আছে না ভুল আছে। কাদিয়ানি আসলে একটা আন্দোলন। ১৯০০ ইংরেজি সালে ভারত উপমহাদেশে উপনিবেশবাদী ইংরেজদের ছত্রছায়া, উপনিবেশ যে করেছিল ইংরেজরা, সেই উপনিবেশবাদী ইংরেজদের ছত্রছায়া ও পরিকল্পনা অনুযায়ী এর জন্ম ও উদ্ভব ঘটে। এদের উদ্দেশ্য কি ছিল? মুসলমানদেরকে দীনে ইসলাম থেকে দূরে রাখা। এমনিতে জানেন ইসলামের দুশ্মনরা, তারা জানে যে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখা যাবে না, সুতরাং ইসলামকে যদি মুসলমানদের কাছ থেকে দূর করা যায় তাহলে সেটাই হচ্ছে উত্তম। ইসলামকে মুসলমানদের বুক থেকে সরিয়ে দিতে হবে, এটাই তারা চায়। বিশেষ করে মুসলমানদেরকে জেহাদ থেকে বিমুখ রাখা। জেহাদ থেকে বিমুখ রাখা মানে, জেহাদ হচ্ছে তখন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা যে জেহাদ করছিল, ইংরেজদের বিরুদ্ধে জেহাদ, সেই জেহাদ থেকে সাধারণত জেহাদ থেকে দূরে রাখার জন্য এরা খুবই তৎপর। আর তার মানে বোঝা গেল যে এরা হচ্ছে ইংরেজদের দালাল, ইংরেজদের গোলাম। এই জেহাদ থেকে দূরে রাখার জন্য এই দল প্রতিষ্ঠা লাভ করে, আর এই দলের যে প্রতিষ্ঠাতা সে হলো কে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ। তার জন্ম এমন এক পরিবারে যে পরিবারটি দেশ ও ইসলামের বিশ্বাসঘাতকতায় প্রসিদ্ধ ছিল, দেশদ্রোহী ছিল। কেননা দেশের লোক চাচ্ছিল যে দেশকে ইংরেজ মুক্ত করব, ইংরেজদের কবল থেকে, ইংরেজদের আগ্রাসন থেকে দেশকে মুক্ত করব, কিন্তু এরা চাচ্ছিল যে ইংরেজরা এই দেশে রাজত্ব করুক। ইংরেজদের হাতে হাত মিলিয়ে তারা মুসলমানদেরকে জেহাদ থেকে ক্ষান্ত করার চেষ্টা করছিল, এই জন্য তারা দেশদ্রোহী। তারা হচ্ছে দেশদ্রোহী, যে তার অনুসারীদের কাছে বিকৃত রুচি সম্পন্ন বিভিন্ন রোগ ও মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত হিসাবে পরিচিত খ্যাত ছিল। সে বংশের লোকরাও সেরকম ভালো ছিল না। আর এদের প্রথম খলিফা হলো নুরউদ্দিন, যার মাথায় ইংরেজরা খেলাফতের মুকুট পড়েছিল। কারা কারা পড়েছিল? ইংরেজরা। তাদেরই কাছ থেকে টাকা পয়সা, তাদেরই কাছ থেকে নানা রকম সাহায্য সহযোগিতা নিয়ে তারা নিজেদের ধর্ম প্রচার করে যাচ্ছিল। এবার শুনুন, তাদের তাদের ধর্মটা কি, তাদের আকীদা বিশ্বাসটা কি, মোটামুটি সংক্ষেপে এইরকম। নম্বর এক, তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ এ হচ্ছে প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ করবেন, তাই না? ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি নবী হয়ে আসবেন। তাহলে যদি আসেন তাহলে এই গোলাম আহমদ হলো সেই প্রতিশ্রুত মাসিহ, অর্থাৎ তিনি এসে গেছেন, এসেছেন কোথায়? ভারতবর্ষে। এই হলো তাদের বিশ্বাস। নম্বর দুই, তারা বিশ্বাস করে যে আল্লাহ রোজা রাখেন, নামাজ পড়েন, ঘুমান ও জাগ্রত হন, লিখেন ও সাক্ষ্য দান করেন, ভুল করেন এবং সহবাস করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম আবল তাবল বিভিন্ন আকিদা তাদের মধ্যে আছে। নম্বর তিন, কাদিয়ানিদের বিশ্বাস যে গোলামের আল্লাহ ইংরেজিতে কথা বলে, গোলামের আল্লাহ ইংরেজিতে কথা বলে। এমনি তো আমরা জানি যে আল্লাহ তাআলা ইংরেজি জানেন, তাই না? পৃথিবীর সমস্ত ভাষা সৃষ্টিকর্তা, তিনি সবই জানেন। কিন্তু গোলামের দাবি ছিল কি, যে তার আল্লাহ ইংরেজিতে তাকে ওহি করত, ইংরেজিতে কথা বলত। নম্বর চার, তাদের আরো বিশ্বাস ছিল যে জিবরিল আলাইহিস সালাম গোলাম আহমদের কাছে অবতীর্ণ হয়, জিবরিল গোলাম আহমদের কাছে অবতীর্ণ হয়। অথচ আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে জিবরিলের আশা বন্ধ, ওহি নিয়ে আসা বন্ধ হয়ে গেছে। তিনি তার প্রতি ওহি নিয়ে আসতেন, তার ইলহামগুলি কোরআনের ন্যায় বলে তারা ধারণা, তা নিশ্চয়ই ওহি হলে পরে তারা কোরআনের মতই ভাববে, তারা ভাববে যে জিবরিল মারফত আসা যে ওহি, সে ওসি ওহি হলো কোরআনের মতো। নম্বর পাঁচ, তারা ইসলামী জিহাদকে রহিত বাতিল বলে গণ্য করে। ইসলামী জিহাদ না, এই তরবারি দ্বারা ধর্ম প্রচার ঠিক না, এটা হচ্ছে খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানরা হিংসা, যদিও তারা এখন সারা বিশ্বে হিংসা ছড়িয়ে দিয়েছে, তারা বলছে আমরা কি করছি, আত্মরক্ষা করছি। এই হিংসা সব ধর্মেই আছে, তো এরা বলছে যে ইসলামে যে জিহাদ আছে, এই জিহাদ কিন্তু মুলতবি, স্থগিত, এ রহিত হয়ে গেছে, জিহাদ চলবে না। এটা কাদের বুদ্ধি? যাতে করে ভারতের মুসলমানরা, উপগ্রহ দেশের মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ না করে, যাতে করে ইংরেজরা আরামসে রাজত্ব চালিয়ে যায়। যারা যারা তুলাদণ্ড নিয়ে ঢুকেছিল দেশে, বাংলার মাটিতে ঢুকেছিল, তারপর রাজদণ্ড কায়েম করেছিল দিল্লি পর্যন্ত, এই যে ইংরেজরা সেখানে রাজত্ব করে গেছে, এরা চেয়েছিল যে তারা আজীবন রাজত্ব করে যাক, চিরদিনই রাজত্ব করে যাক। আর এর জন্যই গোলাম কাদিয়ানিকে তারা প্রস্তুত করেছিল এবং তাকে এই কাজে ব্যবহার করে মুসলমানদেরকে জিহাদ থেকে বিরত রাখার নানা প্রচেষ্টা করেছিল। তারা ইংরেজ সরকারের অন্ধ আনুগত্য করা অপরিহার্য বলে বিশ্বাস করত। আর আমরা জানি যে দেশে যে ক্ষমতাসীন সরকার থাকবে, সে সরকার মুসলিম হলে তার আনুগত্য করতে হবে, সরকারের বিরোধিতা করা যাবে না, বিদ্রোহ করা যাবে না, তাই না? যদি কেউ বিদ্রোহ করে, যদি কেউ এই সরকার থেকে সরে যায়, যা মারা যায়, তাহলে তার জাহিলি যুগের মরা হবে, তাই না? যদি কেউ জামাত থেকে বিচ্ছিন্ন হয়, মানে এই এই সরকার থেকে বিচ্ছিন্ন হয়, তো সে জাহিলি যুগের মরা মরবে, সরকারের বিরোধিতা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আর সরকারের বিরুদ্ধে যারা করবে তা হচ্ছে খাওয়ারেজ। খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আছে। খাওয়ারেজকে যাদেরকে হত্যা করবে, খাওয়ারেজকে যারা হত্যা করবে, তারা কেয়ামতে আল্লাহর কাছে সওয়াব পাবে। এই বিভিন্ন হাদিসগুলো নিয়ে তারা বলতো যে না, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে, সে যেই হোক, মুসলিম হোক অথবা কাফের হোক, তাদের বিরুদ্ধে, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কোন রকমের জিহাদ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম রাজা হয়, এরকম বাদশাহ হয়, এরকম শাসক হয়, তাহলে আমরা কি করব? আমরা কি তাদের বিরুদ্ধে তরবারি খাড়া করব না, তরবারি দ্বারা লড়াই করব না, জিহাদ করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা আকামু ফীকুমুস সালাহ, না খবরদার না যতদিন তোমাদের মাঝে নামাজ কায়েম রাখে। এটা কারা বলছে? ইংরেজরা আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে, কি দরকার তাদের, তাদের বিরুদ্ধে জিহাদ করবো কেন? অর্থাৎ তারা মনে করতো কি যে ইংরেজ সরকারের অন্ধ আনুগত্য করতে হবে, সরকারের আনুগত্য করতে হবে, সে চাই ইংরেজি হোক আর চাহে বাংলার হোক, চাহে যেখানকার সরকার হবে হোক, তারা এই বলে অপরিহার্য বিশ্বাস রাখে। তাদের বিশ্বাস যে কোরআনের নির্দেশে গোলাম নবী হিসাবে দায়িত্ব প্রাপ্ত, কোরআনের নির্দেশে গোলাম নবী হিসাবে নির্দেশ প্রাপ্ত, বিভিন্ন আয়াত দিয়া আবল তাবল বিভিন্ন ভাবে দলিল, তার মধ্যে আপনি শুনে হাসি লাগবে, সূরা কোরআন মাজিদের দ্বিতীয় পাতা সূরা বাকারার প্রথম দিকে একটা আয়াত আছে, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। তার মানে কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান রাখে পূর্বের এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরে, ওমা উনজিলা মিন ক্বাবলি, তোমার আগে যা অবতীর্ণ হয়েছে তার উপরে, তাহলে আমরা আগের নবীদের উপর ঈমান রাখি না? রাখি না, ঈসা মুসা ইব্রাহিম সবাই উপর ঈমান রাখি। অবিল আখিরাতি হুম ইয়াকুন, আর পরে যারা আসবে, পরবর্তীতে যারা আসবে তাদের প্রতিও ঈমান রাখে। তাদের গোলাম আহমদ পরবর্তীতে আসা নবী তার প্রতি ঈমান রাখতে হবে। অবাক কাণ্ড, এরা আরবি আরবি মানে অনুবাদও জানে না, আরবি ভাষাও বোঝে না, যে আখেরা আখেরাতে, যদি গোলাম আহমদ মহিলা হতো তাও বলা যেত, যদি গোলাম আহমদ মহিলা হতো তাও বলা যেত যে হ্যাঁ শেষ নবী মহিলা, মহিলা নবুয়তের দাবিদার আছে না? নেই, চারজন মহিলা নবুয়তের দাবিদার গেছে, চারজন। তো যদি গোলাম আহমদ মহিলা নবী হতো তাহলেও হয়তো তারা বলতো যে অবিল আখিরাতে হুম ইউকিনুন, মানে পরবর্তী শেষ নবী বা পরের পরের যে নবী আসবে সে মহিলা নবীর উপরও এরা ঈমান রাখে। অথচ আখিরাত মানে আপনারা জানেন আখিরাত মানে কি? আখিরাত মানে কি? পরকাল, শেষ দিবস। সেই আয়াতের যে অর্থ, যারা আখিরাতের উপর ঈমান রাখে, যারা পরকালের উপর ঈমান রাখে, যারা শেষ দিনের উপর ঈমান রাখে, এই অনুবাদটাকে তারা কি করছে? শেষ নবীর উপরে বা পরবর্তী নবীর উপরে ঈমান রাখে। মেয়ে মহিলা হলে মাফি মুশকিল, কিন্তু গোলাম আহমদ কি মহিলা? তাহলে কেন এরকম তারা দলিল মনে করে? মোট কথা, তারা ভাবে যে কোরআনের নির্দেশে, এবং সাধারণত জাহেলরা এগুলি বিশ্বাস করে, তাদেরকে এইভাবে ভুজুম ভাজান দিয়ে বোঝানো হয়, কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে তাদের দলে ভেড়ানো হয়, আসলে তারা হচ্ছে ভ্রষ্ট। নম্বর ৬, তাদের মতে প্রতিটি মুসলমান হচ্ছে কাফের যতক্ষণ না তারা গোলামকে নবী বলে মেনে নিয়েছে। গোলামকে নবী বলে মেনে নিলে সবাই মুসলমান ঠিক আছে, নচেত তারা মুসলমান থাকবে না। যে ব্যক্তি কাদিয়ানিদের ছাড়া বিবাহ শাদী করবে ও করাবে, তাদের দৃষ্টিতে তারাও কাফের হয়ে যাবে। এটা তো সব জাতির নিয়ম, সব সম্প্রদায়ের, সব ফেরকারি নিয়ম, যে তুমি যে তুমি যে ধর্মের আছো, তুমি যে মজাবের আছো, সেই মজাবের বাইরে যদি তুমি বিবাহ শাদী করো তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য মাজারিরা বলে ওহাবিদের সঙ্গে মেয়ের বিয়ে দিও না, কারণ কি হবে? ওহাবিদের সঙ্গে মেয়ের বিয়ে দিলে ওহাবিরা কাফের, হ্যাঁ তুমিও কাফের হয়ে যাবে। তারপরে আরো অন্যান্য যারা যারা মনে করুন মজাবি, তারাও বলে যে গায়ের মোকালেদের সঙ্গে সম্পর্ক কায়েম করা যাবে না, তাদের সঙ্গে ওঠা বসা বিবাহ শাদী সব কিছু চলবে না, কারণ গায়ের মোকালেদ কাফের। যারা কাফের বলবে তারা কাফের, মানে অন্য সম্প্রদায়ের সঙ্গে নিশ্চয়ই বিবাহ শাদী ওঠা বসা করবে না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু দুঃখের বিষয় যে যারা নিজেরা কাফের তারা অপরকে কাফের বলে দাবি করে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইকে কাফের বলে অথচ সে কাফের নয়, ফাকাত বা আবিহি আহাদুহুমা, তাদের দুজনের মধ্যে একজন কাফের। মুসলমানকে যদি কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে কাফের কে? বক্তা নিজে কাফের। নম্বর ৭, কাদিয়ানিরা মদ আফিম এবং সর্বপ্রকার মাদক দ্রব্য এবং নেশাজাতীয় বস্তুকে হালাল ও বৈধ মনে করে, তবেই তো এই সঙ্গে যদি ব্যভিচারকে হালাল করে দেওয়া হয়। মহিলা নিয়ে ধর্ম প্রচার ভালো হয়, তাই না? যেমন মহিলা নিয়ে অনেক মানুষ আছে, দুই মহ নিয়ে, মদ আর মহিলা নিয়ে এরা ধর্ম প্রচার করে, খুব সহজ। মহিলার মাধ্যমে ধর্ম প্রচার করা খুব সহজ, এই জন্য ওরা ভাবে যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এই তিনটে জিনিস ঢুকিয়ে দাও। কি তিনটেই? ম কি কি? মদ, মহিলা আর মাল, মদ মহিলা আর মাল, টাকা দাও ধর্ম চেঞ্জ করো, মহিলা দাও তাকে ভালোবাসার ফান্দে ফেলে হ্যাঁ তাকে নিজেদের ধর্মে আকর্ষণ করো, আর মদ খাওয়া, মদ খাইয়ে খাইয়ে তাকে ইসলাম থেকে দূরে সরাও। এইভাবে তিনটে জিনিস ব্যবহার করে মুসলমানদেরকে ধর্ম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মুসলমানরা কোন চেতনা আনছে না, তারা বুঝতে পারছে না যে তাদের পেছনে বড় চক্রান্ত কাজ করছে। ক্লাবের নামে, বড় বড় রাজনীতির হ্যাঁ ফাংশনের নামে, বহু রকম ভাবে মুসলমানরা আজ চক্রান্তগ্রস্ত। তাদেরকে ধর্ম থেকে সরাবার জন্য বিজাতিরা যে বিভিন্ন ফান করে রেখেছে, বিভিন্ন ফাংশন করে রেখেছে, বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে রেখেছে, গড়ে রেখেছে, মুসলমানরা কিন্তু সেখানে গিয়ে ফেঁসে যাচ্ছে, অথচ মুসলমানরা জানে না। নম্বর ৮, কাদিয়ানীদের বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী নন, বরং তারপরেও ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একই কথা যে এক যুগে নবী, কিয়ামত পর্যন্ত চলবে, দিন যুগ পরিবর্তন হতে আছে, তো পরিবর্তন হিসাবে নতুন নতুন নবী আসবে। কিয়ামত থেকে এ পর্যন্ত মুহাম্মদ পর্যন্ত নবী এলো, তো মুহাম্মদ পর্যন্ত নবী কেন শেষ হয়ে যাবে, নবুয়ত শেষ হবে কেন? নিশ্চয়ই পরবর্তীতে যুগের পরিবর্তন ঘটবে। সেই ১৪০০ বছর আগে যে নবী ছিল সেই কি এখনকার অবস্থা জানে? অতএব এখন নতুন নবী হওয়া অবশ্যই দরকার, এই হচ্ছে তাদের যুক্তি। আমরা বলি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তিনি শেষ নবী কেন? কিয়ামত পর্যন্ত আর নবী নেই কেন? কারণ আল্লাহ তাআলা জানতেন যে এরপরে আর নবীর দরকার নেই, এই জন্য তিনি সারা বিশ্বের জন্য নবী। আগে নবীরা কি হতো, হতেন এক এক গোত্রের জন্য প্রেরিত হতেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য নবী হয়ে প্রেরিত হন, আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সবার জন্য রাসূল, প্রত্যেক মানুষের জন্য, এবং কি জিন সম্প্রদায়ের জন্য রাসূল। গোত্রে গোত্রে যেমন নবী প্রেরিত হতো, সেই রকম নবী এখন প্রেরণ হবে না। সারা বিশ্বের জন্য যখন নবী প্রেরিত হয়ে গেল, তখন কিয়ামত পর্যন্ত আর নবীর দরকার হবে না, এটা আল্লাহ জানতেন। কেন? যে মুহাম্মদের আগমনের পর থেকে যে বিধান দেওয়া হবে সেই বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, সেটা সচল থাকবে। কেন? যেহেতু পৃথিবী তখন কি হয়ে যাবে, ছোট্ট একটা গ্রামের মতো হয়ে যাবে, অথবা একটা সেলুনের মতো হয়ে যাবে। একটা সেলুনে বসলে সামনেও দেখা যায়, পেছনেও দেখা যায়, আপনি সমস্তটাকে দেখতে পাবেন। পৃথিবী এমন হয়ে গেছে যে পৃথিবী এই যে সেকেন্ডের মধ্যে আমার কথা বিশ্বের কোথায় কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে, বিশ্বের কোথায় কি ঘটছে আপনি এখানে বসে দেখতে পাবেন। সারা বিশ্ব এখন ছোট্ট একটা গ্রামের মতো, একটা পাড়ার মতো, একটা বাড়ির মতো হয়ে গেছে, সেখানে আর কটা নবীর দরকার? সুতরাং একটাই নবী এবং শেষ নবী, সেই শেষ নবী এসে গেছেন, তারপরে আর কোন নবীর দরকার নেই, এই ঘোষণা আল্লাহ তাআলা। আমরা মানুষরা নিজেরা যুক্তি খাটিয়ে নবীর দরকার কি দরকার না, প্রয়োজন কি প্রয়োজন না, এই নির্ধারণ করতে পারি না। আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন যে আর পরবর্তীতে নবীর দরকার আছে কি নাই। মোট কথা, তারা বলে যে না, নবুয়তের মানে যে সিলসিলা, নবুয়তের যে ধারাবাহিকতা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী রসুল পাঠাবেন। তাদের আরো ভ্রান্ত বিশ্বাস যে গোলাম আহমদ সমস্ত নবীর সেরা, আবার তাও আবার গোলাম আহমদ কাদিয়ানি সমস্ত নবীর সেরা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা জানি যে গোলাম আহমদ তো দূরের কথা, গোলাম আহমদ একজন মিথ্যুক, মিথ্যাবাদী, যে নবী বলে দাবি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে নবী বলে দাবি করে সে হচ্ছে মিথ্যুক। চোখ বন্ধ করে আমরা জানি যে বলবে আমি নবী সে হবে মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ তাআলা কে কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা ছিলেন না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, সমস্ত নবীদের খাতাম, শেষ। খাতাম মানে কি? স্ট্যাম্প, স্ট্যাম্প লাগিয়ে দেওয়া মানে কি? শেষ হয়ে গেছে, আর নবী কেউ আসবে না। ওরা বলছে না না না, খাতা মানে স্টেম না, খাতা মানে চাংটি অঙ্গুরি, খাতামুন নবীন মানে হচ্ছে নবীদের অঙ্গুরি, নবীদের সৌন্দর্য, নবীদের জিনাত। আপনারা ভুল করছেন, খাতাম মানে স্ট্যাম্প বা শেষ নয়, খাতাম মানে হচ্ছে অঙ্গুরি, আর নবীদের সৌন্দর্য হচ্ছে মোহাম্মদ, ঠিক আছে, কিন্তু নবী শেষ নবী নন। কোরআনের আয়াতকেও তারা অপব্যাখ্যা করেছে, ঠিক আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফি উম্মতি কাযাবুনা দাজ্জালুনা সাবাতু মাইশরিন, আমার সাবাতু মাইশরুন, আমার উম্মতের মধ্যে 27 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, কোন রিওয়ায়েতে আছে 30 জন, তার মধ্যে 4 জন হবে মহিলা। ওয়া ইন্নি খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীদের খাতেম, খাতাম, আমি হলাম নবীদের খাতাম। এখানে আংটি মানে করবেন না শেষ মানে করবেন? যদি বলেন আংটি, তাহলে তার মানে তার পরবর্তী তালা নবী বলছে লা নবিয়্যা বাদি, আমার পর আর কোন নবী নেই। তাহলে খাতাম মানে স্ট্যাম্প না আংটি? স্ট্যাম্প, শেষ, আমার পর আর কোন নবী নেই, আর তার মানে হলো খাতামুন নবী মানে হচ্ছে শেষ নবী, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বাদি। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, যে রিওয়ায়াতে বলছেন 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে কিয়ামত পর্যন্ত, কুল্লুহুম ইয়াজউম আন্নাহু নবী, সবাই ধারণা করবে সে হলো নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী নাই। তাবুকের যুদ্ধের সময়ে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের জন্য, মদিনাবাসীদের জন্য খলিফা নির্বাচন করে গেলেন। সবাই চলে গেলে হয় না, আলী তুমি এখানে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন, যখন জুরুক বলে জায়গা, ওই যে ওহদ পাহাড়ের আগে জুরুক বলে জায়গায় সবাই পৌঁছে গেলেন, আলী পেছনে পেছনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেহাদে যাচ্ছেন আর আপনি আমাকে মহিলাদের পেছনে ছেড়ে যাচ্ছেন, আমি মহিলাদেরকে মহিলাদের দেখাশোনা করব, আমার ইচ্ছা যে আমি বীর যোদ্ধা হয়ে আপনার সঙ্গে আপনার দাঁয়ে বাঁয়ে সামনে পেছনে থেকে যুদ্ধ করবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আলী যখন এই কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা তারদা ইয়া আলী, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, আলী তুমি কি এটা পছন্দ করো না যে মুসার যেমন নায়েব হয়েছিলেন হারুন, হারুন যেমন মুসার নায়েব হয়েছিলেন, কখন কখন নায়েব হয়েছিলেন মুসার? যখন তূর পাহাড়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম নায়েব বানিয়ে নিজের গোত্রের কাছে, নিজের জাতির কাছে রেখে গেছিলেন, কিন্তু জাতির লোক মোসাকে জান্দ্রেল ভাবত, কিন্তু হারুনকে নরম ভাবলো, ফলে তারা কি শুরু করে দিল, গো বাছুর পূজা শুরু করে দিল। গরু পূজা পুরনো জিনিস, গরু পূজা নতুন না, ওই বানি ইসরায়েল যুগের গো পূজা, সোনার গরু পূজা করতে লেগেছিল। আর তারপর তিনি যখন তওরাত আনতে গেলেন, তারপরে ফিরে এসে দেখলেন যে এরা তো গোপূজা শুরু করে দিয়েছে, তারপরে দাড়ি ধরে টানতে লাগবে, মা তারপরে যা হোক ঘটনা আপনারা জানেন, সেখানে তিনি নায়েব ছিলেন। তো তুমি কি রাজি নও আলী যে তুমি আমার জায়গাতে আমার নায়েব হয়ে, হারুন যেমন মুসার নায়েব হয়েছিলেন তেমনি তুমি আমার নায়েব হয়ে আলী মদিনায় থাকবে? আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি রাজি, কিন্তু হ্যাঁ এটা জেনে রাখো, হারুন নবী ছিলেন, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে কোন নবী, এটা ভেবো না যে তুমি আমার আমার পরে নবী হবে, না আমার পরে নবী হবে এটা না, হারুন নবী ছিলেন, মুসা মুসার নায়েব, নবীর নায়েব নবী ছিলেন, কিন্তু আমি নবী, আমার নায়েব তুমি আলী, কিন্তু আমার পর কোন নবী নেই। আল্লাহ আকবার, দেখেন যেখানে যে কথা বলা দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলে গেছেন। এখানে অনেক দলিল, যদি এই কথাটা না বলতেন উনি ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি অনেক বলতেন, তাহলে দেখো বিমানজিলাতে হারুন মিন মুসা, আলী হচ্ছেন মুসা, হারুন যেমন মুসার জায়গায় নায়েব তিনি নবী, তেমনি আলী মুহাম্মদের জায়গায় নায়েব তিনিও নবী, বলতে পারত, লোকে বলতে পারত, কিন্তু সেই বলার সূত্র ছিন্ন করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পর কোন নবী নেই। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, كانت بنو اسرائيل تسوسهم الانبياء كلما هلك نبي خلفه نبي কি সুন্দর বাণী ইসরায়েলের প্রত্যেক যুগে যুগে নবী থাকতো এক নবী ইন্তেকাল করলে আবার এক নবী এসে যেতেন নবীর পর নবী আসতেন নবীরাই তাদের দিন দুনিয়ার দিন দুনিয়ার সমস্ত কর্ম পরিচালনা করতেন আল্লাহ আকবার একের পর এক নবী এসে গেছে বাণী এসে গেছেন বাণী ইসরায়েল কিন্তু জেনে রেখো ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি আমি এসেছি আমার পর আর কোন নবী আসবে না এই কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিয়েছেন যে তার পরে আর কোন নবী নেই এই জন্য আমরা মুসলমানরা চোখ বন্ধ করে বলতে পারি যে পরবর্তীতে এবং আগামীতে যদি কেউ বলে যে আমি নবী সে হলো মিথ্যুক মিথ্যাবাদী হতেই পারে না যত রকম ভাবে কোরআনের আয়াতকে তোমরা ব্যাখ্যা করো ঠিকই আমার সাথী কোন নবী নয় মানে আমার সাথে কোন নবী নেই আমার পরে আসতে পারে এইভাবে অপব্যাখ্যা করে তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে তারা নিজেদের নবুয়তকে প্রতিষ্ঠা করেছে এবং ইংরেজদের সাহায্য সহযোগিতায় তারা এখনো পর্যন্ত সেই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের আকীদাকে ধ্বংস করার জন্য মুসলমানদের দিনকে নষ্ট করার জন্য এখনো পর্যন্ত তারা বিনা পয়সা বহু বই পুস্তক বিলি করে পাম্পলেট বিলি করে টাকা পয়সা দিয়ে সাহায্য করে গ্রামে গ্রামে মসজিদ করে দেয় বাস সেরকম লোকও আছে সেরকম হুজুরও আছে সেরকম প্রচারকও আছে প্রত্যেক ধর্মের প্রচারক আছে তাদেরও ধর্মের প্রচারক আছে আমাদের ধর্মে যেমন তবলিগি জামাত কাজ করছে বা অন্য জামাত কাজ করছে সেখানেও তাদেরও সেরকম তবলিগি জামাতের মতো তবলিগ কাজ করছে তাদেরও মিশন আছে যেমন আমাদের মিশন আছে যেমন খ্রিস্টানদের মিশন আছে ইহুদি মিশন আছে বিভিন্ন ক্লাব আছে সেই সমস্ত মিশন ও ক্লাব থেকে তাদের ধর্ম প্রচার হচ্ছে বিশেষ করে যারা দরিদ্র শ্রেণীর যুবক যারা পশ্চিমী জগতের মাথা পশ্চিমী জগতে গিয়ে মগজ ধোলাই করেছে তারা এইসব ফন্দিতে পড়লে পড়ে তারা কি হচ্ছে ফেসে যাচ্ছে ফেসে গিয়ে তারা এই ধর্ম গ্রহণ করছে বিকৃত ধর্ম গ্রহণ করছে তারা বিশ্বাস করছে বিশেষ করে পয়সার লোভে অনেকে যারা গেছে আমরা জানি তারা পয়সার লোভে গেছে সেখানে বিশেষ সুবিধার জন্য পার্থিব্য সুবিধার জন্য তারা ধর্মান্তরিত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেমন যেন আমাদের এরকম পদস্খলন না ঘটে যায় আমরা মানুষকে সতর্ক করতে পারি আমরা যেন পাবলিককে সতর্ক করতে পারি আমরা আশেপাশে যাদের কাছ থেকে শুনবো যে যুবকদের কাছ থেকে শুনবো আসলে মন কথা হচ্ছে কি মন যদি খালি থাকে তাহলে সেই মন খালি থাকলে পরে সেই খালি মনে যে কোনো কথা আসবে যে কোনো জিনিস নতুন ভাবে ভেসে আসবে সেটা মানুষ কি করে গ্রহণ করে নেয় মন খালি থাকে এখন একটা নবযুবক সে এখন বই পুস্তক পড়ছে ইংরেজি ভাষা পড়ছে ইত্যাদি তারপরে হঠাৎ করে একটা এইরকম কোন ধর্মের বই পুস্তক পেলো হাতে পড়লো তখন তাকে ভালো লেগে গেল সে তো বুঝবে না হাদিস কোরআনের সত্য সঠিক ব্যাখ্যাটা কি সে তখন ভাববে তার এটাই ঠিক তখন সেটা কি আর এইভাবেই মানুষ ভ্রষ্ট হয় এইভাবেই মানুষ ভ্রষ্ট হয় তাহলে তো সবাই মুসলমান হতো সবাই মুসলমান হয় না কেন আর মুসলমানদের মধ্যেও সবাই মুসলমান নয় কেন যেহেতু ওই যে শুরু থেকেই তাদের মন মগজ ধোলাই হয়ে যায় আর প্রথমেই যে মগজটা পায় যে যে জিনিসটা পায় সেটাই তার মনের ভিতরে বসে যায় আর সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে তারই উপরে প্রতিপালিত হতে থাকে আর সে তারই উপরে সে বৃদ্ধ হয় সুতরাং বুঝতেই পারছেন যে সর্বনাশটা কত বড় ধর্ম চেঞ্জ করা মানে আমরা মুসলমান হয় তারা বলবে না আমরা মুসলমান তো আমরা তো মুসলমানই মুসলমান কিন্তু আসলে মুসলমান নয় এরা জানেন কাদিয়ানিদের ইসরায়েল বা ইহুদিদের সঙ্গে কত সম্পর্ক আছে আপনারা সে শুনে থাকবেন তাদের সঙ্গে কত সংস্রব এবং অনেক সুদৃঢ় মজবুত এলাকা কি বলে আপনার সম্পর্ক আছে তাদের জন্য অসংখ্য প্রতিষ্ঠান ও সেন্টার খোলা হয়েছে এই যে কাদিয়ানিদের জন্য অসংখ্য সেন্টার প্রতিষ্ঠান খোলা হয়েছে তারপরে আপনার রেডিও সেন্টার টিভি সেন্টার খোলা আছে আর তাদের সেই সমস্ত সেন্টারের মাধ্যমে চলছে এই ধর্মের আপনার প্রচার আপনারা দেখবেন তাদের মসজিদেও এন্টেনা লাগানো আছে সেখানে টিভি লাগানো আছে সেই টিভির মাধ্যমে তাদের ধর্ম প্রচার হয় আর সে ধর্মের কেন্দ্র কোথায়? সৌদি আরব মুসলমানদের দেশ? কোথায়? ইংল্যান্ড। কোথায় কাদের দেশ? খ্রিস্টানদের দেশ, যারা মুসলমানদের কোনদিন মঙ্গল চায় না। তারা চায় যখন যখন তখন রাজত্ব করছিল তখন থেকে এখনো পর্যন্ত চায় যে মুসলমানরা ধ্বংস হয়ে যাক অথবা মুসলমানরা খ্রিস্টান হয়ে যাক। ইহুদিরা অবশ্য চায় না, কারণ ইহুদিরা তারা নিজেদের রক্ত ছাড়া অন্যের রক্ত আমাদের মধ্যে আসুক সেটা চায় না। বরং খ্রিস্টানরা চায় যে সমস্ত মুসলমানরা কি হয়ে যায়? খ্রিস্টান হয়ে যায়। এই জন্য তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। অনুসারীদের সংখ্যা পাকিস্তান ও ইন্ডিয়ায় অধিক দেখা যায়, বাংলাদেশেও এটা আছে এবং বাংলাদেশে বহু দাবি উঠেছে যে এদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হোক ইত্যাদি। কিন্তু ধর্ম নিরপেক্ষবাদীরা বলতে চাচ্ছে এটাও একটা ধর্ম, এদের নিষিদ্ধকারে করা হবে। মোট কথা হচ্ছে যে এরা আসলে মুসলমান নয়। আপনারা শুনলেন যে সমস্ত আকীদা ও বিশ্বাস রাখে, ইমানের যে শর্তাবলী আছে, মুসলমান হওয়ার যে শর্তাবলী আছে তার মধ্যে প্রধান প্রধান শর্ত তাদের মধ্যে নেই, এবং ইসলামে যেগুলো হারাম সেগুলো তারা মান্য করে না, মাদক দ্রব্যকে হারাম মনে করে না, শেষ নবীকে শেষ নবী মনে করে না, আর এটাই যথেষ্ট যে তারা মুসলমান নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের খপ্পর থেকে বাঁচান, আমাদের পরিবেশকে তাদের খপ্পর থেকে তাদের নোংরামি থেকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।